কথারে যাও মুহ মুড়িকি পেণি ছাটিকি পুণি পাদ পিটিকি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি তমে বাটরে চালুছো এণে তেণে চাহিকি ঝুঁটি পড় কি পুণি হসি দিও কি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি তুম হলদিয়া রঙ শাড়ী পাদরে পাউজি রুমুরু ঝুমুরু মনটা লাগে তুম কাচ দিয়া নুয়া গুড়ি হাতরে নাইছ নালি নেলি চুড়ি দেহকু মানে তুম হলদিয়া রঙ শাড়ী পাদরে পাউজি রুমুরু ঝুমুরু মনটা লাগে তুম কাচ দিয়া নুয়া গুড়ি তমে আখিরে আখিরে যাও মন নেইকি মন দেইকি পুণি মনা কর কি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি চটিকিলি শুনেলি শুনেলি বেদিরে বসি গলে চহটি বনালি নালি চাঁদিনী রাতিরে চৌঠি সরিলে অগণা মহকিব হসিতে লেখিলি খিলি নাই চটিকিলি শুনেলি শুনেলি বেদিরে বসি গলে চহটি বনালি নালি চাঁদিনী রাতিরে চৌঠি সরিলে অগণা মহকিব হসিতে লেখিলি খিলি তমে ওড়ণি ভিতরে চাহ চোরি চোরি কি আখি মারিকি পুণি কথা কুহ কি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি তমে কথারে কথারে যাও মুহ মুড়িকি পেণি ছাটিকি পুণি পাদ পিটিকি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি তমে উড়িয়া ঘর ঝিও কি হায় গো তমে উড়িয়া ঘর ঝিও কি।